কারণম তম নমাম্যহম শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম শ্রীহরিম পরমানন্দম উপদেষ্টারম ঈশ্বরম ব্যাপকম সর্বলোকানাম কারণম তম নমাম্যহম। ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি মানে যাকে অনুভব করার জন্য কোন ইন্দ্রিয় যে কোনো জ্ঞান প্রাপ্ত করতে হলে আমাদের ইন্দ্রিয়ের প্রয়োগ করতে হয়, কিন্তু ইন্দ্রিয়ের প্রয়োগ করে যাকে জানা যায় না অথচ তিনি বোধগম্য হন, আমাদের স্বরূপ, প্রত্যেক জীবের নিজের স্বরূপ, যাকে জানলে মানুষ সমস্ত রকমের দুঃখ থেকে নিবৃত্ত হয়ে পরম আনন্দে থাকতে পারে, যেটা মানুষ অনাদিকাল থেকে নিরন্তর এই জিনিসটাই খুঁজে আসছে। একই তত্ত্ব সবার মধ্যে বিদ্যমান আছে, সেই চেতন তত্ত্বের উপরই ভ্রান্তিতে জগৎ আমরা কল্পনা করে নিই, আর জগৎ কল্পনা করে এর জন্য ফাংশন হচ্ছে মাইন্ড। আমাদের জন মন কোথ থেকে আসলো? মন কল্পনার জগৎ অজ্ঞান থেকেই মন এসছে আর কি, আর মন অজ্ঞান অজ্ঞানের দ্বারাই মন কাজ করতে থাকে। এখন শুদ্ধ চেতন মাত্র আছে, যেহেতু আমি দেখতে পাচ্ছি সামনে, তার শুধু কি করে আমরা যা যেটা সামনে দেখতে পাই সেটাকে সহযোগিতা নিয়ে আমাকে বোঝাতে শুরু করে, নয়তো আমি বুঝতে পারবো না। তারপরে বলে দেখো এগুলো কিছুই নেই, এগুলো তোমার কল্পনা ছিল, জ্ঞান হলে বোঝা যাবে। এই যে সমষ্টি মন একটাই, হিরণ্যগর্ভ একটাই, কিন্তু প্রত্যেক জীবের মন ফাংশন আলাদা আলাদা, সাক্ষী এক কিন্তু প্রমাতা আলাদা আলাদা। কাম ক্রোধ লোভ মোহ এগুলো যে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মনে আলাদা আলাদা, এবং এগুলোকে আমরা অনুভব করতে পারি, ভগবান এগুলো থোপে দেননি আমাদের উপরে। ভগবান তো তদ বিপরীত শুদ্ধ করে বানিয়েছিলেন, সকালে নেহ মহাতা যোগ নষ্ট পর্যন্ত, এই যে অনেক লম্বা সময় ধরে এই সংসারে ঘুরে আসতে আসতে আসতে আসতে জাগতিক বস্তুর প্রতি আমাদের এমন মোহ হয়ে যায়। আজকাল ছোট বাচ্চাও একটা সুন্দর মোবাইল বা কম্পিউটার চালিয়ে ফেলছে, আমরা বলে বসেও পারছি না। এগুলো কি হয়েছে মানে এগুলো প্রত্যেক ইন্ডিভিজুয়াল মাইন্ড এর ক্যাপাসিটি হচ্ছে, আর মনই এই যে কাম ক্রোধ লোভ মোহ এগুলো সব একটাই মনের মধ্যে দুটো দিক আছে। আমার মন্দ তারা নিত্য বাজে, একটা সুখ দুঃখের সুখ ভোগের ইচ্ছে, আর একটা চায় আমি ঠিক উপরে উঠি। তাই বাইরের কেউ এটা আমার উপরে আরোপ করে দেয়নি, ভগবান আরোপ করে দেয়নি, এগুলো আমাদেরই নিজেদের কর্ম থেকে, এই কর্মের সংস্কার থেকে যেগুলো আমাদের ভেতরে বসে আছে সেটাই কাজের মাধ্যমে আবার অভিব্যক্ত। যেমন আমি যদি পেঁয়াজ রসুন খাই তখন ঢেকুর উঠবে, তো কিসের ঢেকুর উঠবে? পেঁয়াজ রসুনের ঢেকুর উঠবে। সেরকম আমাদের বিষয় ভোগ করার অভিলাষা থাকে বলে যখন আমাদের ভেতর ভাবনা গুলো ওঠে, ওই বিষয় ভোগের চিন্তা নিয়েই ভাবনা গুলো ওঠে। এই অপরোক্ষ অনুভূতির মাধ্যমে আমরা কি করতে পারি, যে ওই ভগবানের চিন্তা করতে করতে, ভগবানের চিন্তা করতে করতে জগতের বিষয় চিন্তা, জাগতিক বিষয় সম্বন্ধে চিন্তা গুলোকে মন থেকে ধীরে ধীরে সরাতে পারলে মানুষ নিজের স্বরূপকে অনুভব করে পরম আনন্দকে প্রাপ্ত করতে পারে। শুধু তাই নয়, এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। অনেক জন্ম ধরে এই জন্ম মৃত্যু চক্রে ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে, যাকে শাস্ত্রীয় ভাষায় ভবরূপ বলা হয়। এই ভবরূপ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে নিজের স্বরূপের চিন্তন বা ঈশ্বরের চিন্তন। এই জন্য এখানে তিনি আমাদের ভগবান শঙ্করাচার্য অন্তিম ইয়েতে এসে যে যোগ, যে সাধন গুলোকে আমরা যোগ দর্শনের সাধন গুলো, সেগুলোকে সবগুলোকে ভগবান মুখী ভগবত মুখী করার জন্য উনি বললেন, যম মানে হচ্ছে ব্রহ্ম, ঈশ্বর ছাড়া কিছু নেই। মন শরীর দেখবো তো ভগবানকে দেখবো, শুনবো তো ভগবানের কথা শুনবো, যাবো তো মন্দিরে যাবো, করবো কিছু তো ভগবানের জন্য করবো, এইভাবে সমস্ত কাজগুলোকে ভগবানের প্রতি অর্পণ করা। এবং এই ধারাটা মনে চলতে থাকে, এটার নাম হচ্ছে নিয়ম। এটা কখন হবে? যখন কিনা বাইরের বস্তু সম্বন্ধে চিন্তাগুলো আমাদের মধ্যে থেকে ত্যাগ হতে থাকবে, আর কেবল ত্যাগই না, এই বাইরের বস্তু ত্যাগের পর থেকে ধীরে ধীরে এই শরীরের মধ্যে আত্মবুদ্ধির ত্যাগ, তারপরে নিজের অহংকারের উপর আসছে যে বাসনা গুলো আছে সেগুলো ত্যাগ, এগুলো করতে করতে যখন ভেতর থেকে এই পরিচ্ছিন্ন থেকে আত্মবুদ্ধি চলে যাবে, নিজের অহংকারের উপর যে একটা অভিমান থাকে সেটা চলে যাবে, তখন মানুষ মুক্তি যদা সর্বে প্রমোচ্যন্তে কামাদস্তরিদিষ্টিতা অথ মর্তমৃত ভবতি, বাসনা নাশ সেখানে মানুষের মুক্তি সেখানে। শাস্ত্র থেকে আমাদের গুরু মহাপুরুষদের মুখের বাণী থেকে আমরা এটাই জানতে পারি। এজন্য এই জাগতিক বস্তু সম্বন্ধিত ইচ্ছাকে ছেড়ে দিয়ে নিজের ভেতরে যে স্বরূপ আত্মা তাকে মানে চিন্তা করা, তার নিজে তাকে রক্ষা করা, এটাই হচ্ছে মানুষ জীবনের কর্তব্য। এই ত্যাগের পরে ছিল মৌন। মৌন মানে কি হচ্ছে, যে বাসনা রহিত অবস্থায় ধীরে ধীরে ত্যাগ ছাড়তে ছাড়তে ছাড়তে ছাড়তে, মানে আমার এগুলো আত্মার জন্য কোনো আবশ্যকতা নেই। এক সময় এসে কি হবে যে মনে আর কোনো বিষয়ে চিন্তা উঠবেই না, এটা হচ্ছে যথার্থ মৌন। নাস্তি নির্বাসনা আত্মাত পরম সুখকৃত উত্তম। কারণ কি শাস্ত্র বলছে, দেখো যে যে আত্মা যে ভগবানকে তুমি জানতে চাও বা ভগবানকে তুমি বুঝতে চাও, তিনি তো বাং মনসাতীত, তাকে বানিয়ে দিয়ে মন দিয়ে জানা বোঝা যাবে না। আর যাকে তুমি যারবার তুমি কথা বলবে সেগুলোর মধ্যে অনির্বচনীয় সেটা সত্য বলে তুমি তাকে বলতে পারবে না। সেটা সত্যও নয় অসত নয় অসত নয়, তাই তাকে আমরা মিথ্যা বলি। তা এইরকম বস্তু সম্বন্ধে কথা বলে লাভ কি? এই জন্য ভেতর থেকেই এই কথা বলা, শুধু কথা না, সমস্ত রকমের প্রবৃত্তি গুলো ধীরে ধীরে ধীরে ধীরে কম হয়ে যাওয়া, এটা হচ্ছে মৌনতার লক্ষণ। তারপরে বলেছিলেন যে একটা স্থান, একটা নির্দিষ্ট বলে কোনো নির্দিষ্ট স্থানে গেলেই কিছু হবে না, নিজের মনকেই স্থান বানাতে হবে। নিজের মনকেই বিষয় থেকে রহিত করতে পারলে বিজন হয়ে যাবে মন, একান্ত হয়ে যাবে মন, তখন আর অন্য কোথাও যাওয়া, যেখানে থাকবে সেখানটাতেই মন ভগবানের মধ্যে লেগে থাকবে। শুরু শুরুতে মানে সেইখানে পৌঁছবার জন্য একটু বাহ্যিক সহযোগিতা দরকার বলে মানুষ একান্তে চলে যায় বা একটু লোকজনের থেকে দূরে গিয়ে নিজের মধ্যে নিয়ে, তারপরে অভ্যস্ত হয়ে গেলে মনে যে জন্য ত্যাগ। এটাকে পরে বলেছে স্থান, আগে তো যম নিয়ম ত্যাগ মৌন এগুলো পালন করার পরে তখন হচ্ছে যে বাসনা যখন ধীরে ধীরে কমে যায় তখন মনে জাগতিক চিন্তা চলে যায়। এরকম যে মানসিক স্থিতি সেটা হচ্ছে নির্জন বা বিজন। আর যে কাল মানে কোন সময় করব, ভগবানের চিন্তার জন্য কোনো কাল নির্দিষ্ট নেই, এক ক্ষণের মধ্যেই উৎপত্তি হয়, ভগবান একসঙ্গেই নাচ করতে পারে ব্রহ্মের মধ্যে, তাই তিনি কাল থেকে অতীত। তাই এই জন্য ঈশ্বর চিন্তা করার জন্য যে সময় যে কালে যেভাবে হতে পারে সেটাই আমাদের জন্য উপযুক্ত কাল। হ্যাঁ, সকালবেলায় উঠে স্নান করে নিয়ে ভগবানের চিন্তা করলে ধ্যান বা মনটা স্থির হয়, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে পরিপক্কতা আনার জন্য তখন এইটা চিন্তা করেন যে চৈতন্য মহাপ্রভু গোস্বামী, তুলসীদাস, মীরা, এনারা না সবসময় ওনের মধ্যে, ওনাদের মধ্যে রুইদাস, যিনি যাকে রাম, কেউ রাম নাম কেউ কৃষ্ণ নাম, সবসময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ তাই চলতেই থাকতো, এরকম রাম রাম রাম রাম এইরকম অবির। এই জন্য কোনো নির্দিষ্ট কালের, হ্যাঁ শুরু শুরুতে জীবনের শুরুতে মানে জীবনকে নিয়মে বাঁধার জন্য তখন একটা নির্দিষ্ট সময়ে উঠে নির্দিষ্ট ভাবে বসে সেখানে জায়গায় বসে সেখানে করা তো নিশ্চিত, তারপরে কোনো জায়গারও দরকার নেই আর কোনো কালেরও দরকার নেই, নিরন্তর সেই ধারা যাতে চলতে থাকে। সেই জন্য এখানে বলেছেন যে এই ব্রহ্মের মধ্যে কোনো কাল নেই, কাল শব্দে মানে এক এক মুহূর্তের মধ্যে তিনি উৎপত্তি করেন আবার এক মুহূর্তের মধ্যে নাশও করতে পারেন। এই জন্য সেই ব্রহ্মই কাল শব্দের দ্বারা মানে কোন কাল, সমস্তই ব্রহ্ম মুহূর্ত, সমস্তই ব্রহ্মকাল, ব্রহ্মের চিন্তা করতে পারলেই ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্মের চিন্তা থেকে ছেড়ে গেলেই অব্রহ্ম মুহূর্ত, জগৎ মুহূর্ত। তারপরে হচ্ছে যে আসন, আপনার যোগ দর্শনে আসনের কথা বলা আছে, স্থিরম সুখম আসন, যেখানে যেই আসনে অনেক করে অনেকক্ষণ স্থির হয়ে বসে থাকা যায় সেই আসনটা আমাদের জন্য ঠিক আসন। এখানে জেনারেলি কি হয় এই যে একটু আমরা এক্সারসাইজ করে নেওয়া, একটু যোগাসন করা, তারপরে একটু প্রাণায়াম করা, এতে কি হয় শরীরের যে আমাদের ভেন গুলো আছে সেখানে সেখানে যদি কোনো রকমের কোনো ব্লকেজ থাকে তাহলে সেই জায়গাতে বায়ু ঠিক মতন পৌঁছতে পারে, সেখানে ব্যথা আদি উৎপন্ন হয় তখন মনটা ওখানে যাবে। এই জন্য সাধনার জন্য শরীরটার একটু সুস্থতা দরকার আছে, সেই জন্য ওখানে ওই আসন প্রাণায়াম, প্রাণায়ামের কথা বলবেন উনি আগে, এর মাধ্যমে প্রাণ বায়ুটাকে যদি আমরা শরীরের মধ্যে সব জায়গায় সমানভাবে সঞ্চালিত করতে পারি তাহলে কোথাও কোনো অনেকক্ষণ একভাবে বসে থাকতেও কোনো অসুবিধা হবে না। এই জন্য প্রথমে উনি বলছেন যে অনেকক্ষণ ভগবানের চিন্তা করার জন্য যেটা তোমার জন্য যেভাবে থাকলে, সে শুয়ে হোক বসে হোক দাঁড়িয়ে হোক চলে হোক, কিন্তু জেনারেলি কি হয় দাঁড়িয়ে চললে আমাদের কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যায়, শুয়ে থাকলে ঘুমিয়ে পড়ি, এই জন্য ভালো হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে বসে আসীন। একটা ব্রহ্মসূত্রের চতুর্থ অধ্যায়তে এই কিভাবে ধ্যান জপ করা উচিত তার জন্য উনি বলেছেন যে চলতে চলতে করলে কি হয়, তুমি জেগে থাকবে, ঘুমাবে না, কিন্তু মনটা অ্যাটেনশন অন্যদিকে যাবে। আর যদি তুমি শুয়ে শুয়ে করো তাহলে একটা ঘুমের প্রবণতা থাকবে। এই জন্য বসে স্থির ভাবে এক জায়গায় বসে যাতে কিনা ভগবানের চিন্তা করতে পারা যায়, সেটা যেভাবে হোক সেটা করলেই সেটাই আমার জন্য আসন মনে সুখাসন। এরপরে এসেছিল যে সিদ্ধাসন, মানে অনেক অনেক আসনের মধ্যে সিদ্ধাসনকে অথবা পদ্মাসনকে যে শ্রেষ্ঠ আসন বলা হয়েছে। কারণ কি, যে ওই আসনে হাত পা গুলোকে বেঁধে নেওয়া যায় আর কি, চাইলেও ফট করে হাত পা কোনো ব্যথা, ঠিক আছে একটু থাক না, মনে কোন বসেছি আসন করতে বা পুজো করতে, হঠাৎ কোথাও ব্যথা হলো, আর যদি একটু ব্যথাটা সহ্য করে নি, তখন তো একটু মনটা উঠেনি, হাত পাটা তো ভেঙে যাবে না কিছু, ওটা আছো ওখানেই আছো, কোথাও যাবে না, একটুখানি সহ্য করলি ধীরে ধীরে আবার ব্যথাটা আপনি আপনি ঠিক হয়ে যায়, আপনি আপনি ঠিক হয়ে যায়। এই জন্য এইগুলোকে একটু অভ্যাস করতে হয়। তারপরে ভগবদ গীতাতেও ভগবান স্থানের কথা বলেছে, শুদ্ধ স্থান হলে ভালো, কিন্তু শুদ্ধ স্থান হলো মনে যদি অশুদ্ধ থাকে সে শুদ্ধ স্থানও কোনো সহযোগিতা করতে পারবে। এই জন্য ইনি সবসময় আমাকে মুখ্য ধ্যান দিতে হবে মনের উপরে, মনটাকে বারবার বারবার শুদ্ধতার দিকে ভগবানের দিকে নিয়ে যাওয়ার জন্য উনি বলছেন। সিদ্ধাসন ওইটাই, কেন কি যে সিদ্ধম, আমরা হ্যাঁ এটা পড়েছিলাম কালকে না, সিদ্ধম যব সর্বভূতাদি বিশ্ব অধিষ্ঠানম অব্যয়ম সর্বদাই তিনি আছেন, তিনি সাধ্য, তার সেখানে কোনো কিছু করে প্রাপ্ত করতে হয় না, সেটা সর্বদাই প্রাপ্ত আছে। এবং যার মধ্যে এই মহাপুরুষদের মন যার মধ্যে লেগে থাকে সেটা হচ্ছে সিদ্ধ স্থিতি, এবং সেইভাবে বসে থাকতে পারাটাই হচ্ছে সিদ্ধাসন। সেই যার মধ্যে সবকিছু জগতের উৎপত্তি স্থিতি যার মধ্যে হয়েছে হয়ে চলেছে সেটা হচ্ছে সিদ্ধ বস্তু, ওই সিদ্ধ বস্তুতে মনকে স্থির করে রাখাটার মানে হচ্ছে সিদ্ধাসন, হচ্ছে সিদ্ধাসন। যখন সবগুলোকে প্রক্রিয়াগুলোকে কিন্তু উপযোগিতা এক জায়গাতে, যাতে ভগবানের চিন্তাটাকে মনের মধ্যে বারবার ধরে একদম একটা ধারাবাহিক চলতে থাকে আর কি। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন, তসমাৎ সর্বেষু কালেষু মা মনুস্মর, সবসময় ভগবানের চিন্তা, সবসময় ভগবানের চিন্তা। এই যে সেজন্য এই আসন করতে হবে, এই করতে হচ্ছে না, সব আসনের মধ্যে একটাই ভগবানের চিন্তাটাই সবচেয়ে বড় আসন, ভগবানের চিন্তাটাই সবচেয়ে ভালো দেশ, সব ভগবানের ধারাটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান। এইভাবে একাগ্রতা ওখানে, এইভাবে সব কিছুর মধ্যে মনটাকে বুঝিয়ে ধীরে ধীরে ধীরে ধীরে মনটাকে পূর্ণরূপে ভগবানের মধ্যে লাগানো। তার মানে এই নয় যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তার মানে এই নয় যে আমার ব্যবহারিক জগতে সব কমে যাবে, কিন্তু ওগুলো চলতে থাকবে, কিন্তু ওটা অভ্যাস বা জন্ম জন্মান্তর অভ্যাস গুলো আপনি আপনি হতে থাকে আর কি। এরপরে ছিল মূল বন্ধ, মূল বন্ধে যোগ দর্শনে হঠযোগে তিনটে বলে যে মূল বন্ধ, জলন্ধর বন্ধ, কুণ্ডিয়ান বন্ধ, মানে মূল মানে গুজ্জারের নিচে ওখান থেকে বন্ধ করা, পেটটাকে ভেতর দিকে টেনে নেওয়া, আর চিবুকটাকে বুকের সঙ্গে লাগিয়ে বসে ধ্যান করা। এখন এখানে বলছেন যে জগতের মূল হচ্ছেন ভগবান, জন্মূলম সর্বভূতানাম জন্মূলম চিত্তবন্ধনম মূলবন্ধ সদাশ্রেভ্য যোগ্যসো রাজযোগিনাম। এই রাজযোগীদের জন্য জন্মূলম সর্বভূতানাম, সমস্ত সৃষ্টির মূল তত্ত্ব যেটা, আর যেখানে চিত্তের বন্ধনেরও মূল, যেখানে চিত্ত যেখানে বেঁধে আছে আর কি, প্রাণ বন্ধন আমি সৌম্য মন, মানে ছান্দোগ্য উপনিষদে এসছে এই প্রিয় দর্শন, মন মনকে বাঁধতে পারে প্রাণ, প্রাণায়াম দিয়ে মনকে বাঁধা যায় আর কি। যেন যোগে যোগ দর্শনে প্রাণায়ামের প্রক্রিয়া আছে, এখানে বলবে দেখুন রেচক কুম্ভক কি জিনিস বলবেন উনি, সেটাও বলবেন প্রাণায়াম। ওখানে প্রাণ বন্ধন আমি সৌম্য মন বলতে গিয়ে ভগবান ভাষ্যকার অর্থ করেছেন, প্রাণ মানে এখানে পরমাত্মা, সদৈব সৌম্য পরমাত্মাই হচ্ছে সমস্ত জীবের মূল, মানে সমস্ত জীবের আশ্রয়, মূল আশ্রয়, অন্তিম স্মরণ তিনিই হচ্ছেন। তো যতই আমার বাইরের জগৎ মনে হোক কিছু, অন্তিম আশ্রয় ভগবানই হচ্ছেন। জন্মূলম সর্বভূতানাম জন্মূলম চিত্তবন্ধন, চিত্ত ওখানে গেলেই বাঁধবে, কারণ কি সেটা সর্বদাই একরূপ, অন্য যে কোনো জায়গায় চিত্তকে বাঁধতে চেষ্টা করবো সিদ্ধ এদিক ওদিক দৌড়াবে, কারণ কোনোটাই একরূপ নাই। এটা হচ্ছে মূলবন্ধ সদাশিব, এটাই হচ্ছে মূলবন্ধ, মানে মনকে মূলের সাথে বেঁধে দেওয়া, এটা হচ্ছে মূলবন্ধ। মনকে জগৎ সৃষ্টির মূল, যেখানে মন মন যাই যার কারণে মন ক্রিয়া করতে পারছে তার মধ্যে মনটাকে বেঁধে দেয়, তার মধ্যে মন, এটা হচ্ছে মূল বন্ধ। যোগ্য সুরাজ যোগী নাম, মানে রাজযোগীদের জন্য এটাই উপযুক্ত সাধন। এতগুলো শব্দ আমরা যোগ দর্শনে ব্যবহার করি, কিন্তু ভাষ্যকার শঙ্করাচার্যকে দেখুন সবগুলোকে তিনি এক ভগবানের চিন্তার মধ্যেই ঘুরিয়ে ঘুরিয়ে লাগে মানে লাগাচ্ছেন, শব্দ প্রয়োগ গুলো করছেন আর কি। এরপরে এরপরে মূল মন্ত্রের পরে উনি বলেছিলেন যে সমতা, দেহের সাম্যতা, হ্যাঁ না, দেহ সাম্য মূল মন্ত্রের পরে এটা ছিল 8 নম্বর। 9 নম্বর হচ্ছে দেহের সাম্যতা, তারপরে দৃষ্টি, এখানে দেহের সাম্যতা 115 নম্বর দেখুন। অজ্ঞানম সমতাম বিদ্যা সমে ব্রহ্মনি লীনতাম নোচেত নৈব সমানত্বম ঋজুত্বম সূক্ষ্ম বিবেকশবত। অজ্ঞানম সমতাম বিদ্যা সমে ব্রহ্মনি লীনতাম নোচেত নৈব সমানত্বম ঋজুত্বম শুষ্ক বৃক্ষবত। অজ্ঞানম সমতাম বিদ্যা সমে ব্রহ্মনি লীনতাম নোচেন্নৈব সমানত্ব মৃজুত্তম শুষ্ক বৃক্ষবত। ভগবান হচ্ছে ভগবদ গীতায় পঞ্চম অধ্যায়ে নির্দোষেই সমম ব্রহ্ম তস্মাদ ব্রহ্মণি তেষ্টিতা। ব্রহ্মতে মন লাগাতে পারলে মন সবসময় সাম্য ভাবে থাকবে, স্থির সমতার মধ্যে, কারণ কি ভগব এই ব্রহ্ম হচ্ছে বা ঈশ্বর হচ্ছেন সবার জন্য সমান, সমার জন্য নির্দোষ এই সমাজ, যেখানে কোনো দোষ নেই, সন্তাসমাদ ব্রহ্মণের স্থির স্থিত, মানে ওইভাবে থাকতে পারলে সেই সাধক ব্রহ্ম ভাবেই স্থির হয়ে যেতে পারে। এই অঙ্গানাম সমতা মানে হচ্ছে শরীরটাকে স্থির করে রাখা, আসনে তো বসা, তারপরে হচ্ছে যে এই শরীরটা এই ব্রহ্ম ব্রহ্ম থেকে ভিন্ন কোনো বস্তু নয়, ব্রহ্মের মধ্যে এটার প্রতীতি মাত্র হচ্ছে, ব্রহ্মের মধ্যে এটার প্রতীতি মাত্র হচ্ছে, সেজন্য বলছে অঙ্গানাম সমতাম সমে স্বরূপ, যিনি ব্রহ্ম যিনি সর্বদাই সবার জন্য সমান, সে সমান রূপী ব্রহ্মতে অঙ্গানাম মানে আমাদের শরীরের হাত পা লীনতা মানে দেখ, এই জন্য এই যে ধ্যান করার সময় না ভাবতে হয় যে আমি একটা বিশাল একটা পাহাড়ের মতন স্থির ভাব একটা মনের মধ্যে আনতে, তাই শরীরটা স্থির ভাবে থাকবে, এই পান্তু ওই বিশাল পাহাড়টা সবচেয়ে বড় পাহাড় সংসারে কোনটা, ভগবান ব্রহ্মই সবচেয়ে বড় ব্যাপক। তা প্রথমে একটা ধারণা, যেমন হিমালয়ে কখনো নড়ে চড়ে না আমরা দেখতে পাই, এরকম শরীরের মধ্যে একটা দৃঢ় ভাব নিয়ে আসা যে না এটুকু সময় আমি নড়বো চড়বো না, তারপরে সেই সমভাব শরীরটাকে সেইভাবে স্থির রাখা। এখন ব্রহ্মের ভাবে যখন মনটা ব্যাপকতার ভাবে যখন দেখুন শব্দের ব্যাপক তত্ত্ব হচ্ছে ব্রহ্ম, ওই ব্যাপকতার সঙ্গে যখন শরীরটা মিলিয়ে যাবে তার তখন হিলাডোলার জায়গা কোথার থেকে থাকবে, নড়াচড়ার জায়গাই থাকবে না, তখন মনে হবে আমি যেন পূর্ণ একটা ব্যাপক সত্তার সঙ্গে মিলিয়ে গেছি, শরীরটাও ধীরে ধীরে মিলিয়ে যাবে। এইটা হচ্ছে যথার্থ সমতা, যেন বলছে অঙ্গানাম সমতাম, এগুলো অভ্যাস করতে করতে গিয়ে ব্যবহার কালেও না এই জিনিসটা থেকে যাবে মনের মধ্যে, যাবে না কোথাও, শরীরটা নিজের মতন ব্যবহার করছে কিন্তু নিজের ব্যাপকতা অসঙ্গতা থেকে কখনো মন নামবে না, সেটা সর্বদাই থাকবে, ওটা ব্যবহারটা ব্যবহারের জায়গায় আছে, নিজের স্বরূপ নিজের স্বরূপের মধ্যে আছে, কোনো সময় দ্বি দুটো আর মিলবে না, কোনোদিন মিলবে না। অজ্ঞানাম সমতাম বিদ্যা সমে ব্রহ্মণে লীনতাম, কি এই যে সমান ব্রহ্মের মধ্যে সমস্ত অঙ্গগুলো যখন লয় প্রাপ্ত হয়ে যায় এটাকেই তুমি সমতা বলে জানবে, ওটাই সমতাম বিদ্যা। নয়তো একটা বৃক্ষের মতন শুষ্ক কাঠের বৃক্ষের মতন চুপচাপ দাঁড়িয়ে থাকলাম অথচ মন দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে কিছু লাভ নেই আর কি, ওই জন্য বলছেন নচেত নতুবা সূক্ষ্ম বিশ্ববত, শুকনো একটা গাছের মতন ঋজুত্তম নির্বিকার ভাবে খারাপ ভাবে দাঁড়িয়ে আছে, ওটাকে সমানত্ব বলে বোঝা যায়, মানে শরীর ইন্দ্রিয়কে তো আমি স্থির করে রেখেছি কিন্তু মন তো স্থির হচ্ছে না, মন তো এদিক ওদিক দৌড়াচ্ছে, ওই জন্য অ্যাটেনশন আমাকে সবসময় মনের উপরে দিতে হবে, মনটাকে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের জায়গা বারবার আনতে হবে, সব কাজ করার মধ্যে সমত্তম যে মানে সমস্ত অবস্থাতে একটা সমান ভাব মনের মধ্যে বিদ্যমান, শরীরের সমত্তম সব সমত্তম ভাব বলতে এখানে যে ব্যাপকতা পূর্ণতার মধ্যে ধীরে ধীরে ধীরে ধীরে মন লয় হলে শরীরটাও যেন মনে হবে যেন অনেক অনন্ততার সঙ্গে এক হয়ে গেছে, পরিচ্ছন্ন শরীর বলে কিছু আর নেই, তখন ঠিক আছে ব্যবহার কালে আবার একটুখানি, কিন্তু ভাবটাকে ওইখানে যদি আমি ধরে রাখতে পারি তাহলে কখনো ওখান থেকে আর নামবে না মন, মন শরীর সব স্থূল করি ব্যাপকতার সঙ্গে ধীরে ধীরে ধীরে অসংখ্য ব্যাপকতার সঙ্গে ধীরে ধীরে এক হতে থাকে, আর যেই ওটা এরকম ধীরে ধীরে অভ্যাস করতে করতে যখন মানে একটা স্থিতি আসবে তখন ভেতর থেকে যেন একটু মনে হবে হ্যাঁ এই তো এটা আমার স্বরূপ, এইটাই আমি মানুষ বুঝে উঠতে পারে যেটা এটাই অনুভবের মধ্যে এসে যাবে ওটা, কিন্তু তার জন্য কারণ যে বারবার মন ঘুরে এদিক ওদিক চলে যাবে, মন ঘুরে ওখানে যাবেন, অন্য বস্তুর দিকে যাবে, সেখান থেকে তুলে আনতে আনতে যখন একটা ধারা চলতে থাকে, মানে নিয়ম হয়ে যাবে, এটা একটা ধারা চলতে থাকবে, তখন আপনি আপনি ওই জিনিসটা অনুভব এসে যাবে। এরপরে বলেছে দৃষ্টি, দৃষ্টি সংযম তো সমস্ত সাধনার জন্য খুবই ভালো, মানে প্রয়োজনীয়, যতক্ষণ, কারণ কি চোখ, চোখ দিয়ে যেটা ভেতরে ঢোকে না সেটা খুব পাওয়ারফুল হয়, কান দিয়ে শুনলে সেটা খানিকক্ষণ পরে বেরিয়েও যেতে পারে, আবার ভেতরে থাকতেও পারে, কিন্তু চোখ দিয়ে যে জিনিসটা দেখা হয় সেটা মানে ভেতরে খুব তীব্র দৃঢ়ভাবে বসে যায়, আর ওই জন্য দৃষ্টির সঙ্গে খুব তাদাত্মতাটাকে ছেড়ে দিতে হয় আর কি, যে ঠিক আছে চোখ সামান্য ব্যবহারের জন্য যেটুকু দৃষ্টি দরকার দৃষ্টি উপযোগ করা, বাকি দৃষ্টির সংযম দরকার। এই জন্য এখানে বলছেন যে দৃষ্টিটা কি জিনিস, দৃষ্টিম জ্ঞানময়ীম কৃত্বা পশ্যেত ব্রহ্মময়ম জগত, সা দৃষ্টি পরমোদারা নানা সাগ্রাবলোকিনী। দৃষ্টিম জ্ঞানময়ীম কৃত্বা পশ্যেত ব্রহ্মময়ম জগত, সা দৃষ্টি পরমোদারা নানা শীঘ্র নাশিকাগ্রাবলোকিনী। দৃষ্টিম জ্ঞানময়ীম কৃত্বা পশ্যেত ব্রহ্মময়ম জগত, সা দৃষ্টির পরমোদারা নানা সাগ্রাবলোকিনী। দৃষ্টিটাকে জ্ঞানময় দিয়ে, জ্ঞান দৃষ্টি দিয়ে দেখতে হয় সংসারকে, আমাদের দুটো দিয়ে, একটা হচ্ছে চর্মচক্ষু দৃষ্টি, সামান্য ব্যবহারিক দৃষ্টি, আর একটা হচ্ছে বিবেক দৃষ্টি, সেটা হচ্ছে জ্ঞান দৃষ্টি, দেখবো চোখ দিয়ে কিন্তু তার সঙ্গে বিবেকটা সঙ্গে সঙ্গে জেগে থাকবে, এই যে নাম রূপটা দেখতে পাচ্ছি এর মধ্যে সচ্চিদানন্দ ব্রহ্ম ঈশ্বর বিদ্যমান আছে আর কি, তখন কি হবে ওই বিবেক দৃষ্টি দিয়ে যখন বস্তুটাকে দেখবো তখন তার প্রতি রাগ দ্বেষ বা আসক্তি কিছু উৎপন্ন হয় না, তখন সেটা সর্বথা সামান্য ভাবে থাকে আর কি। এই জন্য এখানে দৃষ্টি জ্ঞানময়ীম কৃত্বা, দৃষ্টিকে জ্ঞানময় দৃষ্টি করতে হবে, জ্ঞানময় দৃষ্টি মানে চোখের দৃষ্টির সাথে বিবেকের দৃষ্টির সাথে নিতে হবে আর কি, তাহলে কি হবে কৃত্বা পশ্চেদ ব্রহ্মময়ম জগৎ, যেখানে যেখানে শরীর যায় সব যেখানে যেখানে মন বা যাচ্ছে চোখ যাচ্ছে সেটাই ব্রহ্মের রূপ, এটাই ব্রহ্মরূপ, এটা হচ্ছে বেদান্তের মুখ্য সাধনা, যে যা কিছু আমি দেখতে পাচ্ছি সেটা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভি হস্তির শুনেছে এব সপাকে চ পণ্ডিতা সমদর্শন। এই যে বিবেকী ব্যক্তি সবার মধ্যে, কেউ রামকে, কেউ কৃষ্ণকে, কেউ শিবকে, কেউ নিজের স্বরূপকে, যে যে ঈশ্বর সবার মধ্যে একই তত্ত্বকে দেখে, এটা হচ্ছে জ্ঞানময় দৃষ্টি। এই জন্য বলছেন দৃষ্টিম জ্ঞানময়ীম কৃত্বা, শাস্ত্র থেকে পড়ে জেনে যখন শাস্ত্র বারবার বলছে যে যা কিছু আছে, কারণ কি কার্য কখনো তার কারণকে ছেড়ে থাকতে পারবে না, যতই সোনার অলংকার অনেক রকম ভাবে বানানো হোক, দেখতে সুন্দর হোক, সোনাকে ছেড়ে তো সে থাকতে পারবে না, ঠিক সেই রকম জগতের মূল কারণ, যতই জগতের মধ্যে চাকচিক্যতা থাকুক মূল কারণ ঈশ্বর, তাকে ছেড়ে থেকে থাকতে পারবে না। এই দৃষ্টিটা যদি আমাদের খুলে যায়, এই দৃষ্টিটা খুলে গেলে কি হবে, তখন কি হবে সারা জগৎকে আপনি ব্রহ্মময় বা ঈশ্বরময় দেখবো, ফলে তো সেই দৃষ্টিটা পরম উদার দৃষ্টি, সেখানে আর সেই দৃষ্টিটা বন্ধন দৃষ্টি নয়, সারা দৃষ্টি পরম দ্বারা, কেবল নাকে নাকের অগ্রভাগে তাকিয়ে থেকে মনকে একাগ্র করা, সেই দৃষ্টিতে যথার্থ দৃষ্টি নয়, দৃষ্টি হচ্ছে যে ঠিক আছে যেখানে মন যাচ্ছে বা চোখ যাচ্ছে যেতে দাও তাকে, কিন্তু সাথে সাথে একটা বিবেকও পেছনে পেছনে নিয়ে যাও, সাথে করে ওকে ফলো করছে, যে কোনো থামলো এই দেখ এইটা ভগবানের এই রূপ, এই দেখ এইটা ভগবানের রূপ, এই দেখ এইটা, এইভাবে বারবার বারবার এই দৃষ্টিকে মন বিবেক দিয়ে মনকে ধরে ধরে মনকে বুঝিয়ে দেওয়া, দ্যাট ইজ নাথিং এলস আদার দ্যান গড, এইভাবে বুঝলে সেই দৃষ্টি তখন শুদ্ধ দৃষ্টি, সা দৃষ্টি পরম উদারা, সেই দৃষ্টি আদর্শ দৃষ্টি, পরম উদার দৃষ্টি, সেই দৃষ্টি আমাদের মুক্তি এনে দিতে পারে আর কি সংসার বন্ধন থেকে। নাশাগ্র অবলোকিনী, কারণ অনেক ধ্যান করার সময় যে চোখ নাক বন্ধ করে অথবা নাকের অগ্রভাগে কেউ বলবে ভুকুটির উপর ভাগে ওখানে দৃষ্টি দিয়ে বসে দেখো, ঠিক আছে ওটা মনকে একাগ্র করার জন্য প্রয়োজন আছে, কিন্তু এই দৃষ্টি যদি আমার ভেতর থেকে জেগে যায় তখন ওই সব দৃষ্টি চলে যাবে ধীরে ধীরে, সব দৃষ্টি ধীরে ধীরে চলে যাবে, এক শুদ্ধ ব্যাপক চন্দ্রেশ্বরী সবসময় দেখা, আপনি বলছেন না নাশা, এই যে ভগবদ গীতাতে আছে ষষ্ঠ অধ্যায়ে ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ওখানে যে দিশাশ্চৈব অনবলোকয়ন সম্প্রেক্ষ নাসিকাগ্রম সম দিশাশ্চ অনবলোকয়ন তত্রৈকাগ্রম মনোকৃতা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশ্বাসনে, যদি সেখানে বসে তুমি চিন্তা করো, তারপরেই বলছেন সমক্রায় স্থির গ্রীবম ধারণ অচিরম স্থিরম সম্প্রেক্ষ নাসিকাগ্রম সম এই যে কথা বলে নিজের নাসিকার অগ্রভাগে দেখো, যাতে মন এদিক ওদিক না যায়। ওখানে ভগবান ভাষ্যকার লিখছেন, নাসিকার অগ্রভাগে মনকে একাগ্র করার কথা বলা হয়নি, মন যাতে এদিক ওদিক না যায় সেই জন্য একটা জায়গায় ফোকাস পয়েন্ট বলা হয়, কিন্তু মনটাকে ভগবানই লাগাতে বল ভাষ্যতে ভগবান ওখানে লিখেছেন। গীতার আমার মনে হয় ষষ্ঠ অধ্যায়ের 23-13 নম্বর শ্লোক দেখবেন, সম্প্রেক্ষ নাসিকাগ্রগুলম দিশাশ্বন বলবেন, মানে এদিক ওদিক না তাকে মনকে একাগ্র করার জন্য নাকে নাসিকার কেউ কখনো নাকের উপর দিকে তো প্রকুটির মধ্যে মনকে স্থির করা উচিত। কিন্তু এখানে তো আমাদের বলছেন যে ওই ওইটা তো হচ্ছে ঠিক আছে মনকে একাগ্র করা শুরু স্টেজ, কিন্তু জ্ঞানময় দৃষ্টি খুলতে হবে। জ্ঞানময় দৃষ্টি কি? বিবেক পূর্বক চোখকে নিয়ে যেতে হবে, যেখানে যাবে যেখানে দৃষ্টি পড়বে সেখানে কৃষ্ণ দেখা যাবে, বলা আমাদের যত্র যত্র নত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এইরকম ভগবান আমাদের চৈতন্য মহাপ্রভু বা মীরা বা গোস্বামী তুলসীদাস যেনাদের জীবনে এরকমই দেখা যায়, সব জায়গাতেই ভগবানকে দেখতেন তার। এটা হচ্ছে জ্ঞানময় দৃষ্টি, আর এই দৃষ্টি হচ্ছে পরম উদার দৃষ্টি, এবং সেই উদার দৃষ্টি থাকলে মানুষেরা সংসার বন্ধনে আসতে না। শুধুমাত্র নাকের অগ্রভাগে তাকিয়ে আমি কোনো একটা মনে সেটা করলে ঠিক আছে, কিছুক্ষণের জন্য মনটা তো স্থির থাকবে, কিন্তু আবার উঠে বেরিয়ে লাফাতে শুরু করবে, এটা হচ্ছে দৃষ্টির প্রথম। তারপরে আরো বলছে, যখন গিয়ে কিনা যদি যদি মনে করি নাসিকার অগ্রভাগে আমি ধ্যান করছি, এটাও এটাও যদি ঠিক আছে মেনে নেওয়া যায়, তাহলে ওখানে তিনটে ভিন্নতা থাকে, দ্রষ্টা দৃশ্য আর দর্শন। দ্রষ্টা দৃশ্য দর্শন মানে ধ্যাতা ধ্যান ধ্যেয়, ধ্যাতা ধ্যেয় আর ধ্যান, এই তিনটে যখন এক হয়ে যায় সেই দৃষ্টিটা হচ্ছে যথার্থ দৃষ্টি। ওটা বোঝাবার জন্য বলছে, দৃষ্টি দর্শন দৃশ্যানাম বিরাম যত্র বা ভবেত, দৃষ্টি তত্রৈব কর্তব্যা ন নাশাগ্রাবলোকিনী। দৃষ্টি দর্শন দৃশ্যানাম বিরাম যত্র বা ভবেত, দৃষ্টি তত্রৈব কর্তব্যা ন নাশাগ্রাবলোকিনী। দৃষ্টি দর্শন দৃশ্যানাম বিরাম যত্র বা ভবেত, দৃষ্টি তত্রৈব কর্তব্যা ন নাশাগ্রাবলোকিনী। ঠিক আছে, ধ্যান করার জন্য আমি বসেছি, আমি একটা বস্তু ধ্যান করছি, ধ্যেয় বস্তুতে মন ধীরে ধীরে ধ্যানের প্রক্রিয়া চলছে, কিন্তু এটা করতে করতে করতে করতে যখন আমার দৃষ্টিত্ব আমি ধ্যাতা ধ্যান করছি আর এই ধ্যেয় বস্তু আমার সামনে আছে, বা ধ্যানের প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়ে যিনি অবশেষ থেকে যাবেন ওইখানে মনকে যদি লাগাতে পারি সেটা হচ্ছে যথার্থ দৃষ্টি। এজন্য হচ্ছে দৃষ্টি দর্শন দৃশ্যানাম বিরাম যত্র ভাবে, মানে আমি আমি দর্শন আমি ধ্যান করনেওয়ালা, আর আমি ধ্যানের দ্বারা আমার ধ্যেয় বস্তুকে দেখছি ধ্যান করছি ঠিক আছে, কিন্তু এর যেখানে যখন লয় পেয়ে যায় মানে এই ত্রিপুটি যখন লয় হয়ে যায় আর কি, যখন ধ্যান ধ্যান আমি ধ্যান করি না কিন্তু নিজের অস্তিত্বকে বোঝা যায়, কিন্তু তখন ধ্যান ক্রিয়ার কর্তা হিসেবে না, আর তার ফলে কি হয় ধ্যেয় বস্তুর সঙ্গে নিজের স্বরূপটা তখন এক হয়ে যায় এক হয়ে যায়, তখন আর দর্শন ক্রিয়াও চলে না। ধ্যেয় বস্তু আলাদা থাকলে তখন দর্শন ক্রিয়া হবে, কিন্তু যখন আর ধ্যেয় বস্তুই কিছু থাকে না স্বরূপের সঙ্গে এক হয়ে যায়, তখন দর্শন ক্রিয়াটা যেটা চলছিল ধ্যানে সেটাও বন্ধ হয়ে গিয়ে এক কেবলমাত্র ওই শুদ্ধ স্বরূপে বিদ্যমান থাকে, এবং সেটাকে তখন আর বিষয়রূপে জানা বোঝা যায় না, ও অনুভব করা যায় যেন সব ইন্দ্রিয় মন সব বন্ধ হয়ে গেছে, বাট স্টিল আই ক্যান ফিল দ্যাট আই এক্সিস্ট, হোয়াট ইজ দ্যাট এক্সিস্টেন্স দ্যাট ইউ ক্যানট এক্সপ্লেন টু এনিবডি, এটা কাউকে বোঝানো যাবে না যে ওটা কি ব্যাপার, কিন্তু নিজে অনুভব করা যায় হ্যাঁ আমার অস্তিত্ব তো কোথাও যায়নি, শরীর নেই মন নেই বুদ্ধি নেই কিছু নেই, অত স্টিল আই এক্সিস্ট, এটা এক অদ্ভুত স্থিতি। এই জন্য ওইভাবে ওখানে যদি মন দৃষ্টি তত্ত্বই বুক ওইখানে মনকে ওইখানে দৃষ্টিটাকে বুদ্ধিটাকে ধীরে ধীরে ধীরে ধীরে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। নাসিকার অগ্রভাগে দেখে মনটা কিছুক্ষণের জন্য স্থির হবে, কিন্তু যথার্থ তত্ত্ব সাক্ষাৎকার হবে না। এই জন্য এই দৃষ্টি দুভাবে বলেছেন তিনি, জ্ঞানময় দৃষ্টি মানে যেখানে যাচ্ছে সেখানে পেছনে পেছনে বিবেক গিয়ে তাকে দেখিয়ে দেওয়া, এই এটাই সচ্চিদ আনন্দ, এটাই ভগবান। এই দ্বিতীয় কি হচ্ছে, ঠিক আছে ধ্যান করছো, যেখানে ধ্যানের প্রক্রিয়া সমাপ্ত গিয়ে যিনি কেবলমাত্র বেঁচে থাকছেন, ধ্যাতা ধ্যান ধ্যেয় তিনটেই থাকবে না, কিন্তু কেউ একজন থাকবেন যে তিনটে বন্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে অনুভব করা, এইটাকে দৃষ্টি বলা হয়েছে এখানে। আর এরপরে আসবে আমাদের প্রাণায়াম, দেখুন এখান থেকে কতগুলো বললো, হ্যাঁ দেহের সমতা দিক স্থিতি চ, তারপরে প্রাণ সংযম প্রাণায়াম এবং প্রত্যাহার যোগ। তো এখানে প্রাণায়ামের জন্য দেখুন উনি কি বলছেন, চিত্তাদি সর্বভাবেষু ব্রহ্মত্বেনৈব ভাবনা নিরোধম চিত্তবৃত্তীণাম প্রাণায়াম সউচ্যতে। কিন্তু যোগের প্রথম প্রক্রিয়াই হচ্ছে, প্রতিজ্ঞাই হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধ। এইভাবে দৃষ্টি সংযম, বাক সংযম, নিদ্রা সংযম, শরীরের সংযম সবকিছু করতে করতে ধীরে ধীরে কি হবে, চিত্তাদি সর্বভাবেষু ব্রহ্মত্বেনৈব ভাবনা নিরোধ সর্ববৃত্তীনাম প্রাণায়াম সউচ্যতে। চিত্তাদি সর্বভাবেষু ব্রহ্মত্বেনৈব ভাবনা নিরোধ সর্ববৃত্তীনাম প্রাণায়াম সউচ্যতে। এটা হচ্ছে শ্রেষ্ঠ প্রাণায়াম। কি হচ্ছে, চিত্ত মন বুদ্ধি চিত্ত অহংকার এই যেমন আছে না, এর যত রকমের বৃত্তি যেখান থেকে উঠছে সবই ব্রহ্মের উপরেই দেখা যাচ্ছে, সবই ব্রহ্ম। মানে এখন ধীর কেন যেখানে যেখানে মন যাচ্ছে আমরা তাকে দেখাচ্ছি ভগবান ছাড়া কিছু নেই। এর ফলে কি হবে, ধীরে ধীরে ধীরে ধীরে যখন অন্যান্য অন্য বৃত্তি আর উঠবে না, তখন যদি কিছু বৃত্তি ওঠে তাহলে ঈশ্বর সম্বন্ধে, আর তারপরে কি হয় বৃত্তি বন্ধ হয়ে গিয়ে চিত্তটা ওই অধিষ্ঠান ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়, তখন আর মানে মনোবৃত্তিটাই ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে বদলাতে বদলাতে বদলাতে শান্ত হয়ে যায়। তখন কোনো ব্যবহার করতে ইচ্ছা করে না, কোথাও যেতে কোথাও কোথাও সবকিছু একটা নিজের মধ্যেই বা বিদ্যমান থাকা। চিত্তাদি সর্বভাবেষু ব্রহ্মত্বেনৈব ভাবনা, যা কি মনোবৃত্তি মনস্থিতি হচ্ছে এটাই ব্রহ্ম, যা কিছু মন চিন্তা করছে এটাই ব্রহ্ম, এই ব্রহ্ম এর থেকে ভিন্ন কিছু নেই। সর্বং খলি ইদম ব্রহ্ম, যা কিছু মনের মধ্যে বাইরের জগৎ দেখতে পাচ্ছি, যা কিছু মনের বৃত্তি উঠছে ব্রহ্ম ছাড়া ঈশ্বর ছাড়া কিছু নেই। বার বার বার বার এই ভাবনা, এই ভাবনা যখন চলতে থাকবে তখন সমস্ত বৃত্তি এমনি নিরোধ হয়ে যাবে। এখন তো আলাদা আলাদা আলাদা বস্তু বলে আলাদা আলাদা বৃত্তি, এটা একটা ঘট, এটা একটা বৃত্তি, এটা একটা পট, এটা একটা বৃত্তি, এটা মঠ, এটা আয়না, এটা পেন, এটা বই, এগুলো একটা আলাদা আলাদা বৃত্তি। কিন্তু যখন বিচার করতে করতে বিচার করতে করতে ওই উপাধিগুলোর মধ্যে সচ্চিদানন্দকে দেখতে শিখবো, তখন একটাই বৃত্তি থেকে যাবে, ব্যাস ভগবান, ভগবান সচ্চিদানন্দ স্বরূপ, এটাই তখন, এটাই হচ্ছে অন্যান্য বৃত্তি নিরোধ হয়ে গিয়ে কেবল একটাই বৃত্তি যখন স্থির থেকে যায় সেটা হচ্ছে যথার্থ প্রাণায়ামের উপযোগিতা। এই জন্য বলতেন চিত্তাদি সর্বভাবেষু, চিত্ত শরীর মানে চিত্ত মন বুদ্ধি অহংকারে যে অন্তঃকরণের ভাব আছে সমস্ত ভাবের মধ্যেই ব্রহ্মত্ব ভাবনা, এর মধ্যেই ব্রহ্ম চিন্তা করতে থাকলে কি হবে, ধীরে ধীরে ধীরে ধীরে, কারণ আমি বললাম যে দৃষ্টান্ত কি দিলাম, এটা ঘট, এটা পট, এটা মঠ, এটা বই, এটা স্বামী, এটা স্ত্রী, এটা ছেলে, এটা মেয়ে, এই যে বৃত্তি গুলোর আলাদা আলাদা বৃত্তি সবার মধ্যে যদি আমি এক ভগবানকে দেখতে শিখি তাহলে সব বৃত্তিগুলো বদলে কি হবে, একটা ভগবান বৃত্তিতে এসে থাকবে, তখন কি হবে অন্য বৃত্তি আর মনে উঠবে না, বোঝাতে বোঝাতে বোঝাতে বোঝাতে মনে এই স্থিতি এসে যায়। এই জন্য বলতে চিত্তাদি সর্বভাবেষু ব্রহ্মত্বেনৈব ভাবনা, যে সবার মধ্যে ব্রহ্মভাব করতে থাকলে কি হবে সমস্ত বৃত্তি ধীরে ধীরে নিরোধ হয়ে যাবে, এটাকেই যথার্থ প্রাণায়ামের উপযোগিতা। কারণ কি যোগ দর্শনে বলা আছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, প্রাণায়ামের মাধ্যমে চিত্তবৃত্তিকে নিরোধ করা। এখন চিত্তবৃত্তিকে যদি ব্রহ্ম ভাবনা দিয়ে নিরোধ করা যায় তাহলে কি হবে, সবসময় সেই ভাবনায় লেগে থাকবে না, চিত্ত তো সবসময় মানে বৃত্তি তখন কি হবে সবসময় ব্রহ্ম, যেখানে যে যাচ্ছে সেখানে ব্রহ্ম, এই ভাবনা দিলে তখন ভিন্ন ভিন্ন রকমের বৃত্তি আর তখন উঠবে না, একটাই বৃত্তি ঈশ্বর বৃত্তি, ঈশ্বর ভাবনা, এটাই হচ্ছে প্রাণায়ামের উপযোগিতা। এটাকে এই জন্য বেদান্তে একেই প্রাণায়াম বলা হয়েছে, যখন কিনা প্রাণ আরাম করে আর কি, যত প্রাণ আমি ক্রিয়া যত করতে থাকবো, যেমন দৌড়চ্ছি প্রাণের ক্রিয়া বাড়ছে, সেরকম খাচ্ছে সবকিছুতেই প্রাণের কিটা বেশি, প্রাণকে আরাম দেওয়া মানে কি শরীর ইন্দ্র মন বুদ্ধির ব্যাপার গুলো ধীরে ধীরে ধীরে ধীরে কম হয়ে যাওয়া, শরীর ইন্দ্র মন বুদ্ধির ব্যাপার যখন কম হয়ে যখন তখন প্রাণ নিজের থেকে আরাম অবস্থাকে আরামকে প্রাপ্ত করতে পারবে। এই জন্য এখানে বলেছেন চিত্তাদি সর্বভাবেষু, আপনি খালি একটা জিনিস লক্ষ্য করুন সমস্ত ডেফিনেশন গুলোকে কিভাবে ব্রহ্ম দৃষ্টিতে ঘোরাতে ঘোরাতে বলছে আর কি, যত রকমের যোগ দর্শনের ডেফিনেশন গুলো আছে সেগুলোকে মানে এই বেদান্ত ব্রহ্মের দিকে ঘুরিয়ে দেওয়া আর কি, তাহলে কি হবে সর্বদাই, কেন ওই যে ভগবান বলেছেন সর্বেষু কালেষু মা মানুষ, মানে কি করে আমরা ভগবানকে সবসময় চিন্তা করতে পারবো, যে যে ক্রিয়াগুলো করছি যেই যেই ক্রিয়াগুলো করছি তার মধ্যেই ভগবান দৃষ্টি করা, তাতে কি হবে মন ধীরে ধীরে ধীরে ধীরে আপনি আপ শান্ত হতে যাবে। তারপরে এখন আবার বলবেন যে রেচক কি, তারপরে কি বলে কুম্ভক কি, ওইগুলো বলার জন্য আগে শ্লোকগুলো আসবে, কিন্তু আজকে এখানেই ডাকছি, কারণ কি 7:05 হয়েছে, আজকে ক্লাস আছে এখানে আমার, তো এইভাবে ধীরে ধীরে এই যে যতগুলো আমাদের যোগ দর্শনে বা সাধনার জন্য যে যে প্রক্রিয়াগুলো বলা আছে সব সাধনাগুলো ভগবত মুখীতে ঘুরিয়ে দেবো। আমি সাধনা তো করছি কিন্তু আমার দৃষ্টিটা জপ ধ্যান করছি, অথচ কেন করছি সেটা আহা আগের থেকে সংসারের প্রতি দৃষ্টিটা বদলাচ্ছে কি বদলাচ্ছে না, বিষয় আসক্তি কমছে কি কমছে না, রাগ দ্বেষ বাড়ছে কি কমছে, এই জিনিসগুলোর উপরে যদি আমরা খেয়াল না রাখতে পারি যে কোথায় কি সুবিধা পাবো, এই ভাবনাটা বাড়ছে কি কমছে, এই জিনিসগুলো যদি আমরা মন থেকে বের করতে না পারি তাহলে সাধনা এগোনো কঠিন। সাধন করার সঙ্গে সঙ্গে নিজের মনের প্রতি খুব দৃঢ় একটা স্বচ্ছ দৃষ্টি রাখতে হয় যে আমি নিজেকে ঠকাচ্ছি না তো, আমি নিজেকে ভুল পথে নিচ্ছি না তো, করছি তো সাধনা লোকে দেখ কিন্তু আমার ভেতর থেকে কিছু পরিবর্তন হচ্ছে না, এই সবগুলোর পেছনে বারবার ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্ম নিয়ম যম ব্রহ্ম নিয়ম ব্রহ্ম দৃষ্টি ব্রহ্ম প্রাণায়াম ব্রহ্ম এইসব বলার অভিপ্রায় হচ্ছে যে ফাংশন গুলো আমরা সবসময় শরীরের মধ্যে দিয়ে করে চলেছি সেইগুলোর মধ্যে ভগবত দৃষ্টিকে ধীরে ধীরে ধীরে ধীরে স্থির করে নেওয়া। এই জন্য ভগবত গীতায় যখন ভগবান বললেন, প্রথমে বলেছেন দ্বাদশ অধ্যায় দেখবেন আমার আমার ধ্যান করো আমার চিন্তা করো, তারপরে বলছেন যদি না করতে পারো তার জন্য অভ্যাস করো, যদি সেটা না করতে পারো তাহলে কি করো আমার জন্য কাজ করো, যদি সেটাও করতে না পারো তাহলে যেই কাজ করছো যেই কাজ করছো সেটা আমাকে অর্পণ করো, সেটা যেন ঈশ্বরের জন্য। চারটে স্টেপ বলেছেন ওখানে, উত্তম অধিকারী তো ঠিক আছে ধ্যান জপ করে নেবে ভগবানে মন লাগিয়ে বসে থাকবে, যদি না করতে পারো তাহলে বারবার ওটা এগুলো অভ্যাস করতে হবে, অভ্যাস না করতে পারলে হবে না, আর যদি এই অভ্যাস না করতে পারো তাহলে কি করতে হবে ভগবানের জন্য কাজ করছি সব ঈশ্বরের জন্য, যদি সেটাও করা সম্ভব না হয় কেন জগতের তখন জগতের কাজ করতে করতে সবগুলোর মধ্যে ভগবানের দৃষ্টি করা ভগবানকে অর্পণ করা ভগবানকে স্মরণ করা, এই হচ্ছে আমাদের সাধনের প্রক্রিয়া গুলো আর কি। এই জন্য এখানে প্রাণায়ামের মুখ্য প্রাণায়াম হচ্ছে চিত্তবৃত্তিকে নিরোধ, ভগবানের চিন্তা করতে করতে চিত্তে একটাই বৃত্তি থাকবে ভগবান প্রাপ্তি ভগবত প্রাপ্তি, এই শরীরেই ভগবত প্রাপ্তি করতে হবে, তখন ধীরে ধীরে ধীরে ধীরে মন আর জগতে চিন্তা করবে না। ঠিক আছে আজ এখানে রাখছি, হ্যাঁ ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। শান্তি শান্তি। শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎ শঙ্করং। প্রণাম মহারাজ। ওম নমো নারায়ণ।